Book 2 30 30 30 في المطعم 2 Restaurant 2 A Restaurant 2 أريد واحد عصير تفاح দয়া করে একটা আপেলের রস আনুন দয়া করে একটা আপেলের রস আনুন أريد واحد عصير ليمون দয়া করে একটা লেবুর জল আনুন দয়া করে একটা লেবুর জল আনুন أريد واحد عصير طماطم দয়া করে একটা টমেটোর রস আনুন দয়া করে একটা টমেটোর রস আনুন أريد كأس نبيذ أحمر আমার এক গ্লাস লাল মদ চাই আমার এক গ্লাস লাল মদ চাই أريد كأس نبيذ أبيض আমার এক গ্লাস সাদা মদ চাই আমার এক গ্লাস সাদা মদ চাই أريد قنينة شامبانيا আমার এক বোতল শ্যাম্পেন চাই আমার এক বোতল শ্যাম্পেন চাই هل تحب السمك তুমি কি মাছ পছন্দ করো তুমি কি মাছ পছন্দ করো هل تحب لحم البقر তুমি কি গরুর মাংস পছন্দ করো তুমি কি গরুর মাংস পছন্দ করো هل تحب لحم الخنزير তুমি কি শূকরের মাংস পছন্দ করো তুমি কি শূকরের মাংস পছন্দ করো أريد شيئا بدون لحم আমার মাংসবিহীন কিছু চাই আমার মাংসবিহীন কিছু চাই أريد طبقة خضروات مشكلة আমার নানা রকম মেশানো সবজি চাই আমার নানা রকম মেশানো সবজি চাই أريد شيئا لا يحتاج لوقت طويل আমার এমন কিছু চাই যাতে বেশি সময় না লাগে আমার এমন কিছু চাই যাতে বেশি সময় না লাগে هل تحبه مع الأرز؟ আপনার কি তার সাথে ভাত চাই? আপনার কি তার সাথে ভাত চাই? هل تحبه مع المكرونة؟ আপনার কি তার সাথে পাস্তা চাই? আপনার কি তার সাথে পাস্তা চাই? هل تحبه مع البطاطس؟ আপনার কি তার সাথে আলু চাই আপনার কি তার সাথে আলু চাই لا يعجبني طعمه আমার এর স্বাদ পছন্দ হয়নি আমার এর স্বাদ পছন্দ হয়নি الطعام بارد খাবারটা ঠান্ডা খাবারটা ঠান্ডা لم اطلب هذا আমি এটা আনতে বলিনি আমি এটা আনতে বলিনি الرجاء الذهاب الى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية